মনরে নিয়া তমে লগেইছ তমে লিভেইব তাকু মনরে নিয়া তমে লগেইছ তমে লিভেইব তাকু ডাক নাহি শ্রাবণকু ডাক নাহি শ্রাবণকু এই মনরে রঙ্গ তমে রঙ্গেইছ তমে ছড়েইব তাকু ডাক নাহি ফগুণকু ডাক নাহি ফগুণকু প্রেমর প্রথম স্বপ্ন তুমি মতে দেখেইল প্রেমর প্রথম স্মৃতি তুমি পুনি ছাড়ি গল ও প্রেমর প্রথম স্বপ্ন তুমি মতে দেখেইল প্রেমর প্রথম স্মৃতি তুমি পুনি ছাড়ি গল এই মনরে দাগ তুমি দেইছ তুমি নেই যাও তাকু ডাক নাহি সে জনকু হে ডাক নাহি সে জনকু প্রেমর প্রথম চিঠি তুমি মতে পড়েইল প্রেমর জাগর জারি তুমি মতে জগেইল ও প্রেমর প্রথম চিঠি তুমি মতে পড়েইল প্রেমর জাগর জারি তুমি মতে জগেইল এই মনকু প্রেম তুমি শিখেইছ তুমি ভুলেইব তাকু ডাক নাহি দুনিয়াকু ডাক নাহি দুনিয়াকু এই মনরে নিয়া তুমি লগেইছ তুমি লিভেইব তাকু